أعوذ بالله من الشيطان الرجيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. الحور تهتف بهجة আজকে আমরা দুনিয়াতে কি খুঁজি কি খুঁজি? দুনিয়ার পদমর্যাদা, দুনিয়ার বাড়িঘর, দুনিয়ার সুন্দরী নারী, এগুলোই তো আমরা খুঁজি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের জন্য জান্নাতে সর্বোত্তম ঘরের ব্যবস্থা করে রেখেছেন, তাদের জন্য সর্বোত্তম মাথার মুকুটের ব্যবস্থা করে রেখেছেন, যার একটি ইয়াকুত পাথরের মূল্য দুনিয়া এবং দুনিয়াতে যা রয়েছে তার চেয়েও বেশি। এত সম্মানজনক আল্লাহ তাআলা সেখানে 72টা হুরের ব্যবস্থা করে রেখেছেন শহীদের জন্য, আর শহীদ সে তার পরিবারের জন্য, নিকট আত্মীয়দের জন্য, 70 জনের জন্য সে সুপারিশ করতে পারবে। এর চেয়ে বড় মর্যাদাপূর্ণ বিষয় আর কি হতে পারে? কেন আমরা এই দুর্গন্ধময় দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি? আর দুনিয়া মাইতা, দুনিয়া হচ্ছে একটা মৃত বস্তু, অতালিবুহা কিলাব, আর দুনিয়ার পিছে যারা দৌড়ায় এগুলো হচ্ছে কুকুর। আজকে কেন আমরা এই কুকুরের ভূমিকায়, কেন আমরা কুকুরের মতো মৃত জানোয়ারকে নিয়ে টানাটানি করছি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত বরকত, কত নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। হাদিসের মধ্যে যখন এই বিষয়গুলো পড়ি, পৃথিবীতে বেঁচে থাকার আর কিঞ্চিত আশা হয় না, মনে চায় এখনই যুদ্ধের ময়দানের প্রথম কাতারে যে যুদ্ধ করতে থাকি, তা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করি। এই বরকতময় কাফেলায় কত বড় বড় শায়েখ, কত বড় বড় আলেম, কত বড় বড় দায়ী আজকে শাহাদতের অমীয় সুদা পান করছেন। কিছুদিন আগেও যাদেরকে দেখতাম মিডিয়ার মধ্যে, শেখ হারেসান নাজারি, শেখের বয়ান শুনলে অন্তর পরিতৃপ্ত হয়ে যেত। আজকে শেখ শাহাদাতের মর্যাদা লাভ করেছে। কিছুদিন আগেও ইয়েমেনের সেই শেখ ইব্রাহিম আর রুবাইশ, যার আলোচনা শুনে মুগ্ধ হয়ে যেতাম, যাদের থেকে অনেক শিক্ষা পেতাম, আজকে সেই শেখরা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। পাকিস্তানের দাও বিভাগের প্রধান, আল কায়েদার দাও বিভাগের প্রধান ওস্তাদ আহমেদ ফারুক রহিমাহুল্লাহ, নওয়ারাল্লাহ মারকাদা, যার কথাগুলো শুনলে অন্তর পরিতৃপ্তি লাভ করত, সেই শায়খ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন, শাহাদাতের সেই অমীয় সুধা পান করেছেন। এভাবে কাফেলা ভারী হচ্ছে, একের পর এক শায়খরা শহীদ হয়ে যাচ্ছে, অথচ আমরা এখনো দুনিয়া নিয়ে পড়ে আছি। আমাদের কি মনে চায় না এই শাহাদাতের মৃত্যুর জন্য? সুতরাং আমাদেরকেও প্রস্তুতি নেওয়া উচিত শহীদ হওয়ার জন্য, শাহাদাতের মর্যাদা লাভের জন্য। আমাদেরও ছুটে বেড়ানো দরকার যে কখন পাবো এই শাহাদাত, কখন পাবো শাহাদাত। এত সম্মানজনক মৃত্যু রাসূলুল্লাহ পর্যন্তই তামান্না করতেন। আল্লাহ তাআলা শাহিদদেরকে সৌভাগ্যবান করছেন, একের পর এক শাহাদাতের মর্যাদা দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও এই শাহাদাতের মর্যাদা দান করুন। بذل النفوس لخالق وجزاؤنا جنات خلد لا تبيد لا لا لا لا تشرئب لقادم وهتافها وفرحة زف الشهيد زف الشهيد زف الشهيد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টির শিরোনাম হচ্ছে ফাদা ইলু সুহাদা বা শহীদদের ফজিলত। প্রিয় উপস্থিতি, কোরআনুল করিমে এবং হাদিস শরীফে শহীদদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। ইনশাআল্লাহ আমরা সেখান থেকে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে সূরা তাওবা ইরশাদ করেন, ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه. নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জানমাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। يقاتلون في سبيل الله, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে। فيقتلون ويقتلون, তারা মারবে এবং মরবে। وعدا عليه حقا في التوراة والانجيل والقران, আল্লাহ তাআলা এই ব্যাপারে সত্য ওয়াদা করেছিলেন তাওরাত ইঞ্জিল এবং কোরআনের মাঝেও। ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি পূরণে উত্তম কে রয়েছে, আল্লাহর চেয়ে উত্তম প্রতিশ্রুতি পূরণকারী কে রয়েছে। ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহ, সুতরাং তোমরা যে বেচাকিনা করেছো, তোমরা যেই বেচাকিনা করেছো সেই বেচাকিনার ব্যাপারে সুসংবাদ গ্রহণ করো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, আর সেটা তো হচ্ছে মহান সফলতা। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা মুমিনদের জানমাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এখানে বিক্রেতা হচ্ছে মুমিনরা আর ক্রেতা হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা আমাদের জানমালগুলোকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে। ফায়াকাতুলুনা ওয়া ইউকাতালুন, তারা মারবে এবং মরবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন, এই সত্য ওয়াদাটা আল্লাহ তাআলা করেছিলেন তাওরাত ইনজিলে এবং কোরআনের মাঝেও। তারপর আল্লাহ তাআলা বলছেন ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে উত্তম প্রতিশ্রুতি পূরণকারী কে রয়েছে, আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম প্রতিশ্রুতি পূরণকারী। সুতরাং বেচাকিনার পর একটা ভয় থাকে যে আমি বেচাকিনায় লস করলাম না লাভ করলাম, তা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়আতুম বিহ, তোমরা যে বেচাকিনা করেছো এই বেচাকিনার ব্যাপারে সুসংবাদ গ্রহণ করো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটা তো হচ্ছে মহান সফলতা। তো সুতরাং বোঝা যাচ্ছে যে শহীদদের জান মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়। শাহাদাত এটা এত সম্মানজনক একটা মৃত্যু, এত সম্মানজনক একটা মৃত্যু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাইয়্যিদুল মুরসালিন হওয়া সত্ত্বেও, আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হওয়া সত্ত্বেও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই শাহাদাতের মর্যাদার আকাঙ্ক্ষা পোষণ করতেন। হাদিসের মধ্যে এসেছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন। লাওয়াদিত্তু আন্নি উক্তালু ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় একবার নিহত হই, অতপর আমাকে আবার জীবিত করা হোক আমি আবার নিহত হই, অতপর আমাকে আবার জীবিত করা হোক আমি আবার নিহত হই, অতপর আমাকে আবারও জীবিত করা হোক আমি আবারও নিহত হই। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সর্দার হওয়া সত্ত্বেও তিনি তিনবার এই শাহাদাতের সম্মানজনক মৃত্যুর আকাঙ্ক্ষা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাইয়্যিদুল মুরসালিন হওয়া সত্ত্বেও এই মর্যাদার আশা করতেন, অথচ আমরা আজকে শাহাদাত থেকে দূরে থাকি, শাহাদাতের ভয়ে মৃত্যুর ভয়ে জিহাদের ময়দানে যাই না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই এই শাহাদাতের আকাঙ্ক্ষা পোষণ করেছেন। কারণ হচ্ছে শাহাদাত এত সম্মানজনক একটি মৃত্যু, এটার মর্যাদা নিয়ে যদি আলোচনা করি আমরা আলোচনা করতে পারব, কিন্তু আলোচনা শেষ হবে না। হাদিসের মধ্যে আসছে যে শহীদ মৃত্যুর যন্ত্রণা অনুভব করে না। আমরা জানি মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়াবহ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন হওয়া সত্ত্বেও তিনি যখন মৃত্যু সজ্জায় ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা পাত্রে পানি রাখা হয়েছিল। আল্লাহর রাসূল বারবার সেই পানির পাত্রের মধ্যে হাত চুবাচ্ছিলেন এবং ভিজা হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে মাসাজ করতেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নালিল মাউতি লাসাকারাত। নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলছেন যে মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়াবহ। মৃত্যুর যন্ত্রণা সাকারাতুল মাউত, এটা আসলে অনেক কষ্টকর একটা বিষয়, কিন্তু শহীদ মৃত্যুর যন্ত্রণা অনুভব করে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মা ইয়াজিদু শাহীদু মিন মাসিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কুরসা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ মৃত্যুর যন্ত্রণা অতটুকু অনুভব করে না যতটুকু তোমরা একটি মশার কামড় কিংবা পিঁপড়ার কামড় অনুভব করে থাকো, শহীদ মৃত্যুর যন্ত্রণা অতটুকু অনুভব করে না। তো শাহাদাতের মৃত্যু কত বরকতময় একটা মৃত্যু, যে মৃত্যু বরণ করছে মানুষ কিন্তু সে মৃত্যুর যন্ত্রণা একটু উপভোগ করতেছে না, একদম মৃত্যুর যন্ত্রণা একদম নাই বললেই চলে। একটা মশার কামড় কিংবা একটা পিঁপড়ার কামড় কতই না সাধারণ, শহীদ মৃত্যুর যন্ত্রণাটা এতটুকুই অনুভব করে থাকে। সুতরাং এত সম্মানজনক মৃত্যু, এত সম্মানজনক মৃত্যু, অন্য কোনো মৃত্যুর মাঝে এত সুন্দর মর্যাদা নাই যেটা শহীদের জন্য রয়েছে। এছাড়াও শহীদের আরও যে মর্যাদা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে, শহীদ কবরে কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন হবে না। শহীদ কবরের মধ্যে কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন হবে না। আমরা জানি আলেমে বারজাখ, কবরের জগতে কি ধরনের পরীক্ষা রয়েছে, সেখানে এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে কেউ না পারে তাহলে সেই ব্যর্থ। এজন্যই তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখলে বারবার কাঁদতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন যে ওসমান, তুমি তো জাহান্নামের কথা শুনলে এত ভয় পাও না, কিন্তু কবরকে কেন এত ভয় পাও? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জানো কবর হচ্ছে জাহান্নামের ঘাঁটিগুলোর থেকে সর্বপ্রথম ঘাঁটি। আমি যদি এই ঘাঁটিতে যদি মুক্তি পেয়ে যাই তাহলে আশা করি আমি কবরে যদি মুক্তি পাই তাহলে আমি জাহান্নামের আগুন থেকেও মুক্তি পাবো, এজন্য কবরকে দেখলে আমি বারবার কাঁদি। তো এই যে ভয়াবহ কবর, এই কবরের মধ্যে শহীদ কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, নাসাইর হাদিস, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা বালুল মুমিনিন ইফতিনুনা ফি কুবুরিহিম ইল্লা শাহীদ। এক লোক জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, সকল মুমিনরাই তো কবরে পরীক্ষার সম্মুখীন হবে, কিন্তু শহীদরা কেন হবে না? কেন শহীদদেরকে পরীক্ষা করা হবে না? কেন তারা কবরে ফিতনার সম্মুখীন হবে না? ক্বালা কাফা বিবারিকাতি সুয়ুফি আলা রাসিহি ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার মাথার উপর তরবারির যে ঝলক, তরবারির যে চমক সে দেখেছে, এটাই তার জন্য পরীক্ষা হিসেবে যথেষ্ট হয়ে গেছে। তার মাথার উপর দিয়ে যে বুলেট গেছে, তার মাথার উপর দিয়ে যেভাবে তরবারির ঝলকাইছে, সুতরাং এটাই তার পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে গেছে। এরপর আর কী পরীক্ষা থাকতে পারে? একজন বান্দা তার মাথার উপর দিয়ে তরবারি চমকাচ্ছে, তার মাথার উপর দিয়ে AK-47 বুলেট যাচ্ছে, তার মাথার উপর দিয়ে ড্রোন ঘুরছে, এর চেয়ে বড় পরীক্ষার কী থাকতে পারে? কাফা বিবারিকাতি সুয়ুফি আলা রাসিহি ফিতনা। তার মাথার উপরে ওই তরবারির ঝলকই তার পরীক্ষার জন্য যথেষ্ট, সুতরাং তাকে কবরে আর কোনো ধরনের প্রশ্নের কিংবা পরীক্ষার সম্মুখীন হতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের জন্য নিশ্চয়তা দিয়েছেন যে তারা কবরে কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন হবে না। তো এর চেয়ে সম্মানজনক মৃত্যু, এর চেয়ে মর্যাদাপূর্ণ মৃত্যু আর কী হতে পারে? এভাবেই শহীদদের আরও অনেক ফজিলত হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। শহীদদেরকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, শহীদদেরকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। হাদিসের মধ্যে এসেছে, আন্না রাজুলান সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু শুহাদাই আফদল। একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল যে কোন শহীদ সর্বোত্তম। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল আইয়ু শুহাদাই আফদল, কোন শহীদ সর্বোত্তম। ক্বালা আল্লাযীনা ইয়ুলকাউ ফিস সাফফি লা ইয়ালতাফিতুনা উজুহাহুম হাত্তা ইয়াকতুলু। সর্বোত্তম শহীদ হচ্ছে তারা যারা ময়দানের প্রথম কাতারে থেকে যুদ্ধ করে, যখনই সে ময়দানে যুদ্ধ শুরু করে সে আর ডানে বামে পিছনে কোনো দিকে তাকায় না, সে সামনের দিকে তাকিয়ে অগ্রসর হয়ে শুধুমাত্র যুদ্ধ করতে থাকে যতক্ষণ না সে আল্লাহর রাস্তায় নিহত হয়। সর্বোত্তম শহীদ হচ্ছে ওই ব্যক্তি যে যুদ্ধের ময়দানের প্রথম সারিতে থেকে যুদ্ধ করতে থাকে, ডানে বামে কোনো দিকে তাকায় না যতক্ষণ না সে নিহত হয়, সেই হচ্ছে সর্বোত্তম শহীদ। উলাইকা ইয়ানতালিকুনা ফিল গুরাফিল উলা মিনাল জান্নাহ, রাসূল বলতেছেন তারা জান্নাতের সুউচ্চ আসনে থাকবে। উলাইকা ইয়ানতালিকুনা ফিল গুরাফিল উলা মিনাল জান্নাহ, তারা জান্নাতের সর্বোচ্চ আসনে থাকবে। ওয়াদাহাকু ইলাইহিম রব্বুহুম, আর দুনিয়াতে তাদের অবস্থাটা দেখে আল্লাহ তাআলা হাসতে থাকেন। ওয়াদাহাকু ইলাইহিম রব্বুহুম, দুনিয়াতে তাদের অবস্থাটা দেখে তাদের রব হাসতে থাকেন। ওয়াইদা যাহিকা রব্বুকা ইলা আবদিন ফিদ দুনিয়া ফালা হিসাব আলাইহি, আর দুনিয়াতে যখন আল্লাহ তাআলা তার কোনো বান্দার প্রতি হাসেন তার আখিরাতে কোনো হিসাব নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার দিকে তাকিয়ে হাসেন তার আখিরাতে কোনো ধরনের হিসাব নাই। এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস পাই, সেটা হচ্ছে সর্বোত্তম শহীদ হচ্ছে যারা ময়দানের প্রথম কাতারে থেকে যুদ্ধ করে, ডানে বামে কোনো দিকে না তাকিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করতে থাকে, এরাই হচ্ছে সর্বোত্তম শহীদ। দ্বিতীয় নম্বর হচ্ছে উলাইকা ইয়ানতালিকুনা ফিল গুরাফিল উলা মিনাল জান্নাহ, শহীদরা জান্নাতের সর্বোচ্চ আসনে থাকবে। হাদিসের মধ্যে আসছে তারা জান্নাতের সর্বোচ্চ আসনে চলে যাবে। ওয়াদাহাকু ইলাইহিম রব্বুহুম, আর শহীদদেরকে দেখে আল্লাহ তাআলা কি করেন, হাসেন। এদেরকে দেখে, এদের অবস্থা দেখে যে দুনিয়ার কোনো কিছুর খেয়াল তাদের নাই, একমাত্র আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি, এটা ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নাই। এজন্য আল্লাহ তাআলা ওয়াদাহাকু ইলাইহিম রব্বুহুম, তাদেরকে দেখে তাদের রব হাসতে থাকেন। আর যখন আল্লাহ তাআলা দুনিয়ার কোনো বান্দার দিকে তাকিয়ে হাসেন তার আখিরাতে কোনো ধরনের হিসাব নাই। সুতরাং এত সম্মানজনক মৃত্যু, এত সম্মানজনক মৃত্যু, ইজ্জতের মৃত্যু, এটাই হচ্ছে শাহাদত। মুসনাদে আহমদ এবং বাইহাকিতে হাদিসটা এসেছে। এছাড়াও অন্য হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের মাঠে শহীদ যখন উঠবে তার ক্ষতস্থানগুলো থেকে রক্ত ঝরতে থাকবে, তার ক্ষতস্থান থেকে সে যে আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য, ইলাহি কালিমাতুল্লাহর জন্য জীবন দিয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, তার সেই ক্ষতস্থানগুলো থেকে রক্ত ঝরতে থাকবে। তো সেই রক্তের রঙটা হবে রক্তের রং, কিন্তু ঘ্রাণটা হবে মেশকে আম্বরের মতো। হাদিসের মধ্যে আসে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাতলা উহুদিন জাম্মিলুহুম বিদিমাইহিম ফাইন্নাহু লাইসা কালমুন ইউকলামু ফিল্লাহ ইল্লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ইউদমা লাউনুহু লাউনুদ দম ওয়া রীহুহু রীহুল মিস্ক। উহুদ যুদ্ধে শহীদদেরকে যখন দাফন করা হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাম্মিলুহুম বিদিমাইহিম, তাদেরকে তাদের রক্ত সহকারে কাফনের ব্যবস্থা করো, তাদেরকে কাফনের কাপড়ের মধ্যে রক্ত সহকারে আবৃত করো, কেননা আল্লাহর রাস্তায় যে জায়গাটাই ক্ষতবিক্ষত হবে কিয়ামতের দিন সেই ক্ষতবিক্ষত জায়গা নিয়ে উঠবে এবং তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকবে। লাউনুহু লাউনুদ দম, রক্তের রঙটা হবে রক্তের রং, রীহুহু রীহুল মিস্ক, কিন্তু সেই রক্তের ঘ্রাণটা হবে মিস্কে আম্বরের মতো। সুতরাং শহীদ সে এত সম্মানজনক মৃত্যুবরণ করলো যে কিয়ামতের মাঠে সে যে আল্লাহর দিনের জন্য, ইলাহি কালিমাতুল্লাহর জন্য জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, সেই ক্ষতবিক্ষত জায়গা নিয়ে এসে উঠবে এবং তার সেই ক্ষতস্থানগুলো থেকে রক্ত ঝরতে থাকবে, রক্তের রঙটা হবে রক্তের রং, কিন্তু ঘ্রাণটা হবে মিশক আম্বরের মতো। নাসাইয়ের মধ্যে হাদিসটা এসেছে। এছাড়াও হাদিসের কিতাবে শহীদদের জন্য আরও অনেক ফজিলত এসেছে। শহীদ মৃত্যুর পরও দুনিয়াতে আবারও এসে আবারও 10 বার শাহাদাতের মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা পোষণ করবে। হাদিসের মধ্যে আসে আন আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাহ ইউহিব্বু আন ইয়ারজিআ ইলাদ দুনিয়া ওয়া ইন্না লাহু মা আলাল আরদি মিন শাই ইল্লা শাহীদ। যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আর কখনোই দুনিয়াতে আসতে চাবে না, যদিও তাকে দুনিয়াতে যা আছে, দুনিয়া সমান সম্পত্তিও যদি তাকে দিয়ে দেওয়া হয়, তারপরও সে দুনিয়াতে পুনরায় ফিরে আসার আশা পোষণ করবে না, আকাঙ্ক্ষা পোষণ করবে না, ইল্লা শাহীদ। কিন্তু শহীদ আবারও দুনিয়াতে আসার আশা পোষণ করবে, শহীদ আবারও আকাঙ্ক্ষা পোষণ করবে যে আমি যদি আবার দুনিয়াতে যেতে পারতাম। ফা ইন্নাহু ইয়াতামান্না আন ইয়ারজিয়া ইলা দুনিয়া ফায়ুকতাল আশারা মাররাত, সে আবারও দুনিয়াতে আসতে চাবে এবং আল্লাহর রাস্তায় আবারও ১০ বার শাহাদত বরণ করার আকাঙ্ক্ষা পোষণ করবে। লিমা ইয়ারা মিনাল কারামা, কেননা সে শাহাদতের মর্যাদা প্রত্যক্ষ করেছে, শাহাদতের এত সম্মানজনক মৃত্যু, এর জন্য সে আবারও ১০ বার পৃথিবীতে আসতে চাবে এবং আবারও ১০ বার শাহাদত বরণ করার ইচ্ছা পোষণ করবে। তো শাহাদত এত সম্মানজনক একটা মৃত্যু যে কেউ যদি একবার জান্নাতে ঢুকে সে আর কখনও দুনিয়াতে আসতে চাবে না, যদি তাকে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর চেয়ে বেশি সম্পদ তাকে দান করা হয়, তারপরও সে দুনিয়াতে ফিরে আসতে চাবে না, কিন্তু শহীদ আবারও আসতে চাবে এবং আবারও এসে ১০ বার শাহাদাত বরণ করার আশা পোষণ করবে। কেননা সে শাহাদাতের মর্যাদা প্রত্যক্ষ করেছে, কেননা সে শাহাদাতের মর্যাদাটাকে দেখেছে, এজন্য সে আবারও দুনিয়াতে আসতে চাবে এবং আবারও শহীদ হতে চাবে। রওয়াহুল বুখারি, হাদিসটা বুখারিতে বর্ণিত হয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে عن مسروق قال سألنا عبد الله سألنا عبد الله عن هذه الآية ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. مسروق তিনি বলেন যে আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত মনে করো না, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এই আয়াতটা সম্পর্কে আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, ক্বালা আমা ইন্না ক্বাদ সাআলনা আন যালিক, তিনি বললেন যে আমরাও এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। ফাকালা আরওয়াহুহুম ফি জাওফি তায়রিন খাদিরিন লাহা কানাদিলুন মুআল্লাকাতুন বিল আরশ يصرح من الجنة حيث شاءت ثم تأوي إلى تلك القناديل فاطلع إليهم ربهم اطلاعة فقال هل تشتهون شيئا قالوا أي شيء نشتهي ونحن نصبح من الجنة حيث شئنا. তিনি বললেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শহীদদের রূহটাকে সবুজ পাখির অন্তরে ঢুকিয়ে দেওয়া হবে, আর এই সবুজ পাখিগুলোর জন্য জান্নাতে কিছু ঝাড় বাতি ফিট করা রয়েছে, তারা সেই ঝাড় বাতিগুলোর মধ্যে অবস্থান করে, সেখানে বসবাস করে এবং সেখান থেকে তারা জান্নাতের সর্বত্র সব জায়গাগুলোর মধ্যে উড়ে বেড়ায়। তাসরাহ মিনাল জান্নাতি হাইতু শাআত, জান্নাতে যেখানে ইচ্ছা সেখানেই তারা উঠতে থাকে। সুম্মা তাউই ইলা তিলকাল কানাদিল, অতঃপর তারা আবার জান্নাতের সেই ঝাড়বাতিগুলোর মধ্যে এসে অবস্থান করে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন, হাল তাশতাহুনা শাইআন, তোমরা কি কোনো কিছু চাও, তোমাদের কি কোনো কিছুর প্রয়োজন রয়েছে? ক্বালু আইয়ু শাইইন নাশতাহি ওয়া নাহনু নাসরাহু মিনাল জান্নাতি হাইসু শিনা, আমরা কোন জিনিস চাব, আমাদের যত ইচ্ছা আছে সব ইচ্ছেই তো আপনি পূরণ করেছেন, আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াচ্ছি, এরপরও আমাদের আর কী চাওয়ার থাকতে পারে? ফাফা আলা যালিকা বিহিম সালাসা মাররাত, আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে ৩ বার জিজ্ঞাসা করলেন, তোমরা কি কোনো কিছু চাও, তারা একই জবাব দিল যে আমরা কী চাব, আমরা তো জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াচ্ছি, এর চেয়ে বড় স্বাধীনতা, এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কী হতে পারে? তো আল্লাহ তাআলা যখন বারবার জিজ্ঞাসা করছেন, একবার ২বার ৩বার জিজ্ঞাসা করলেন, ফালাম্মা রাআউ আন্নাহুম লান ইউতরাকু মিন আন ইউসআলু, যখন তারা দেখলো যে তাদেরকে বারবার জিজ্ঞাসাই করা হচ্ছে, জিজ্ঞাসা থেকে তারা অব্যাহতি পাচ্ছে না, ক্বালু ইয়া রব, তারা বলল হে আমাদের প্রতিপালক, আনতারুদ্দা আরওয়াহানা ফি আজসাদিনা হাত্তা নাকতুলা ফি সাবিলিকা মাররাতান উখরা, যে আমরা একটা জিনিস চাই, আপনি তো বারবার আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন আমরা কি চাই, আমরা একটা জিনিস চাই যে আপনি আমাদের রূহগুলোকে আমাদের দেহে আবারও ঢুকিয়ে দিবেন, আমরা পৃথিবীতে যে আপনার জন্য আবার শাহাদাত বরণ করব, আমরা এই জিনিসটাই চাই। সুবহানাল্লাহ, শহীদ তাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কি চাও, তারা বারবার বলছে ওয়ানাহনু নাসরাহু মিনাল জান্নাতি হাইসু শিনা, ইয়া রব আমরা কি চাইতে পারি, আমরা তো জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াচ্ছি, এর চেয়ে বড় স্বাধীনতা, এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে? যখন বারবার আল্লাহ জিজ্ঞাসা করছেন তখন তারা লাস্ট বলল, আল্লাহ একটা জিনিস চাই, আমাদের রুহগুলোকে আমাদের দেহে আবার ঢুকিয়ে দেন, আমরা আপনার রাস্তায় আপনার দিনের জন্য, এলাই কালিমাতুল্লাহর জন্য, আপনার সন্তুষ্টির জন্য আমরা পৃথিবীতে যেয়ে আবারও শাহাদাত বরণ করব, আমরা এই জিনিসটা চাই। তো শাহাদাত কত সম্মানজনক একটা মৃত্যু, যে শহীদ সে বারবার পৃথিবীতে আসতে চাচ্ছে, আবার এসে এই শাহাদাতের মৃত্যুর তামান্না করতেছে। তো হাদিসের মধ্যে এই বিষয়গুলো একদম স্পষ্টভাবে আসছে, হাদিসটা মুসলিমের হাদিস, এই হাদিসের মধ্যে ক্লিয়ার আমরা বুঝি যে শহীদ আবারও পৃথিবীতে আসতে চায়, কেননা সে শাহাদাতের সম্মান মর্যাদা প্রত্যক্ষ করেছে। কত সম্মানজনক একটা মৃত্যু। অন্য হাদিসের মধ্যে আসছে যে শহীদের ঘর জান্নাতে সবচাইতে সুন্দর, সবচাইতে মনোরম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুল লাইলাত রাজুলাইনি আতায়ানি ফাসাইদা বিশাজারা। রাসূল বলেন যে আমি এক রাতে দেখলাম যে দুইজন লোক আমাকে নিয়ে আসলো এবং আমাকে নিয়ে একটি গাছের উপর আরোহণ করল। ফাআদখালানি দারান হিয়া আহসানু ওয়া আফদাল। রাসূল বলতেছেন আমাকে একটি ঘরে প্রবেশ করাইল, এটা ছিল সর্বোত্তম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মনোরম। লাম আরা কত্তু আহসানু মিনহা, আমি এর চেয়ে সুন্দর, এর চেয়ে মনোরম ঘর কখনোই দেখি নাই। লাম আরা কত্তু, আমি কখনোই এর চেয়ে মনোরম, এর চেয়ে সুন্দর ঘর দেখি নাই। কলালি, তারা উভয় আমাকে বলল আমা হাদিহি ফাদারু সুহাদা, এটা হচ্ছে শহীদদের ঘর, এই ঘরটা হচ্ছে শহীদদের ঘর। তো রাসূল বলতেছেন যে শহীদদের ঘর আমাকে দেখালো, আমি এর চেয়ে সুন্দর ঘর আর কখনোই দেখি নাই। সুতরাং কত সুন্দরই না সেই ঘরটা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরের অনুরূপ ঘর আর কখনও দেখেন নাই। তো শহীদদের ঘর অনেক সুন্দর, অনেক মনোরম। হাদিসের মধ্যে এসেছে যে আম্বিয়া আলিহি সালাতু আসসালাম শুধুমাত্র নবুয়তের মর্যাদার কারণেই শহীদদের থেকে মর্যাদাবান। আম্বিয়া আলিহি সালাতু আসসালাম শুধুমাত্র নবুয়তের মর্যাদার কারণেই শহীদদের থেকে মর্যাদাবান। ওয়াকদ সাহ্হা মিনাল হাদিস আন্না শহীদ আন্না সুহাদা লা ইউফাদ্দিলুহুন নাবিয্যুনা ইল্লা বিফাদলি দারাজাতিন নবুয়া, যে নবীরা শুধুমাত্র নবুয়তের দরজার কারণেই শহীদদের থেকে বেশি মর্যাদাবান। সুতরাং বোঝা যাচ্ছে যে শহীদ আম্বিয়া আলিহি সালাতু আসসালামের পরে যে দরজাটা সেটা হচ্ছে সুহাদাদের দরজা, কারণ নবীরা শুধুমাত্র নবুয়তের দরজার কারণেই শহীদদের থেকে বেশি মর্যাদাবান। এছাড়াও শহীদদের জন্য আরও ছয়টা বিশেষ পুরস্কারের ওয়াদা রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লিশ-শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদদের জন্য আল্লাহর নিকট ছয়টা পুরস্কার রয়েছে, শহীদদের জন্য আল্লাহর নিকট ছয়টা পুরস্কার রয়েছে। ইয়াগফিরুল্লাহু লাহু ফি আউয়ালি দাফা, শহীদের প্রথম রক্তের ফুটা জমিনে পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা শহীদদের সকল গুনাহ ক্ষমা করে দেন। শহীদদের প্রথম রক্তের ফুটা জমিনে পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা শহীদদের সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, এবং সে মৃত্যুর আগে জান্নাতে তার অবস্থান, তার স্থান দেখতে পারে। ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, মৃত্যুর পূর্ব মুহূর্তে জান্নাতে সে তার স্থান, তার অবস্থানের জায়গাটা দেখতে পারে। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, শহীদ কবরের আযাব থেকে নিরাপত্তা লাভ করে। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, শহীদ কবরের আযাব থেকে নিরাপত্তা লাভ করে। ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, এবং কিয়ামতের মাঠে সেই ভয়াবহ মুহূর্ত, বিপদের মুহূর্ত থেকে সকল চিন্তা, দুর্দশা, হতাশা, এটা থেকে শহীদ মুক্ত। কিয়ামতের মাঠের ভয়াবহ পরিস্থিতির সেই চিন্তিত মুহূর্ত থেকে শহীদ মুক্ত। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, তার মাথার উপর একটি সম্মানের মুকুট পরানো হবে। আল ইয়াকুতাতু মিনহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে সম্মানের মুকুট থেকে একটা ইয়াকুত পাথরের মূল্য দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে তার চেয়েও উত্তম। এত সম্মানের একটা মুকুট পরানো হবে, যে সম্মানের মুকুটের একটা ইয়াকুত পাথর এটার মূল্য হচ্ছে এত বেশি যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও এটা বেশি মূল্যবান। ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, ওয়ায়ুযাওয়িজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতান মিনাল হুরিল আইন, এবং শহীদকে 72টা হুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হবে। শহীদের জন্য রয়েছে হুরুল আইন, 72টা হুরুল আইনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হবে। ওয়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবি, এবং তার নিকটাত্মীয়দের মধ্য থেকে সত্তর জনের জন্য তার সুপারিশ গ্রহণ করা হবে। এত সম্মান, এত সম্মান যে শহীদের জন্য রয়েছে, যেটা অন্য কারো জন্য নেই, অন্য কারো জন্য নেই। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মর্যাদাবান নবী তিনিও এই শাহাদাতের মর্যাদার আকাঙ্ক্ষা পোষণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ওয়াদিত্তু আন্নী উখতালু ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উখতাল, আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় একবার নিহত হই, আমাকে আবার জীবিত করা হোক, আমি আবার নিহত হই। তো শহীদের জন্য এত সম্মান রয়েছে। আজকে আমরা দুনিয়াতে কী খুঁজি, কী খুঁজি? দুনিয়ার পদমর্যাদা, দুনিয়ার বাড়িঘর, দুনিয়ার সুন্দরী নারী, এগুলোই তো আমরা খুঁজি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের জন্য জান্নাতে সর্বোত্তম ঘরের ব্যবস্থা করে রেখেছেন, তাদের জন্য সর্বোত্তম মাথার মুকুটের ব্যবস্থা করে রেখেছেন, যার একটি ইয়াকুত পাথরের মূল্য দুনিয়া এবং দুনিয়াতে যা রয়েছে তার চেয়েও বেশি। এত সম্মানজনক, আল্লাহ তাআলা সেখানে বাহাত্তরটা হুরের ব্যবস্থা করে রেখেছেন শহীদের জন্য। আর শহীদ সে তার পরিবারের জন্য, নিকট আত্মীয়দের জন্য, সত্তর জনের জন্য সে সুপারিশ করতে পারবে, এর চেয়ে বড় মর্যাদাপূর্ণ বিষয় আর কি হতে পারে? কেন আমরা এই দুর্গন্ধময় দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি? আর দুনিয়া মাইতা, দুনিয়া হচ্ছে একটা মৃত বস্তু, অতালিবুহা কিলাব, আর দুনিয়ার পিছে যারা দৌড়ায় এগুলো হচ্ছে কুকুর। আজকে কেন আমরা এই কুকুরের ভূমিকায়, কেন আমরা কুকুরের মতো মৃত জানোয়ারকে নিয়ে টানাটানি করছি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত বরকত, কত নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। হাদিসের মধ্যে যখন এই বিষয়গুলো পড়ি, পৃথিবীতে বেঁচে থাকে আর কিঞ্চিত আশা হয় না, মনে চাই এখনই যুদ্ধের ময়দানের প্রথম কাতারে যে যুদ্ধ করতে থাকি, আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করি। এই বরকতময় কাফেলায় কত বড় বড় শায়েখ, কত বড় বড় আলেম, কত বড় বড় দায়ী আজকে শাহাদতের অমীয় সুদা পান করছেন। কিছুদিন আগেও যাদেরকে দেখতাম মিডিয়ার মধ্যে, শেখ হারেসান নাজারি, শেখের বয়ান শুনলে অন্তর পরিতৃপ্ত হয়ে যেত। আজকে শেখ শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। কিছুদিন আগেও ইয়েমেনের সেই শেখ ইব্রাহিম আর রুবাইশ, যার আলোচনা শুনে মুগ্ধ হয়ে যেতাম, যাদের থেকে অনেক শিক্ষা পেতাম, আজকে সেই শেখরা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। পাকিস্তানের দাওয়া বিভাগের প্রধান, আল কায়েদার দাওয়া বিভাগের প্রধান উস্তাদ আহমেদ ফারুক রহিমাহুল্লাহ, নওয়ারাল্লাহু মারকাদা, যার কথাগুলো শুনলে অন্তর পরিতৃপ্তি লাভ করত, সেই শায়খ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন, শাহাদাতের সেই অমীয় সুধা পান করেছেন। কুফফাররা যাকে সবচাইতে ভয় পাইত, আজ্জাম আলাম রিকি, সেই ভাইও শাহাদাত বরণ করেছেন। এভাবে কাফেলা ভারী হচ্ছে, একের পর এক শায়খরা শহীদ হয়ে যাচ্ছেন, অথচ আমরা এখনও দুনিয়া নিয়ে পড়ে আছি। আমাদের কি মনে চায় না এই শাহাদাতের মৃত্যুর জন্য? সুতরাং আমাদেরকেও প্রস্তুতি নেওয়া উচিত শহীদ হওয়ার জন্য, শাহাদাতের মর্যাদা লাভের জন্য। আমাদেরও ছুটে বেড়ানো দরকার যে কখন পাবো এই শাহাদাত, কখন পাবো শাহাদাত। এত সম্মানজনক মৃত্যু রাসূলুল্লাহ পর্যন্তই তামান্না করতেন। আল্লাহ তাআলা শাহিদদেরকে সৌভাগ্যবান করছেন, একের পর এক শাহাদাতের মর্যাদা দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও এই শাহাদাতের মর্যাদা দান করুন। আজকে তো আমাদের সমাজে অনেককে যখন বলি যে শাহাদাতের জন্য দোয়া করেন, শাহাদাতের জন্য চেষ্টা করেন, অনেকে বলে কই আমরাও তো চেষ্টা করি। হাদিসে আসছে, আনতলাবা শাহাদাতা বিসিদ্দিকিন, কেউ যদি অন্তর থেকে শাহাদাতের তামান্না করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশি, তারা বলে সে যদি বিছানায় শুয়েও মারা যায় তারপরেও তো সে শহীদের মর্যাদা লাভ করবে। তো অনেকে আজকে বলে যে আমরা শাহাদাতের তামান্না পোষণ করি, শাহাদাতের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সুতরাং আমরাও শহীদ হব। অথচ তারা শাহাদাতের জন্য চেষ্টা করে না, তারা মাদ্রাসাগুলোর মধ্যেই বসে আছে। শাহাদাতের মৃত্যুর জন্য জিহাদ করতে হবে, ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, এলাই কালিমাতুল্লাহর জন্য কাজ করতে হবে, এদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কিন্তু বলে আমরা তো শাহাদাত চাই, আমরা তো শাহাদাত চাই। আসলে শাহাদাতটা এমন বিষয় না। ময়দানে কত ছুটোছুটি করেছিলেন খালিদ বিন ওয়ালিদ, তারপরও তিনি শাহাদাত পান নাই। আল্লাহ তাআলা যাকে চান তাকে মর্যাদাটা দেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, শাহাদাত হচ্ছে আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চান তাকেই দান করেন। সুতরাং বিছানায় শুয়ে শুয়ে আজকে যারা জিহাদের চিন্তা নাই, জিহাদের বিরোধিতা করে, আবার বিছানায় শুয়ে শুয়ে বলে যে আমরা তো শাহাদাত চাই, বিছানায় মরলে আমরা শহীদ, শাহাদাত এত সহজ না, এত সস্তা বিষয় না। খালিদ বিন ওয়ালিদ অসংখ্য মারেকাতে যুদ্ধ করেছে, তারপরও তিনি শাহাদাতের মৃত্যু লাভ করতে পারেন নাই। এজন্যই তো কবি বলেছে, তারজু শাহাদাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা ফা ইন্নাস সাফিনাত লাম তাজরি আলাল ইয়াবাস। তুমি শাহাদাত চাও কিন্তু শাহাদাতের পথে চলো না, জেনে রাখো জাহাজ কখনো মরুভূমির উপর দিয়ে চলতে পারে না। তারজু শাহাদাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা ফা ইন্নাস সাফিনাত লাম তাজরি আলাল ইয়াবাস। তুমি শাহাদাত চাও কিন্তু শাহাদাতের পথে চলো না, জেনে রাখো মরুভূমির উপর দিয়ে কখনো জাহাজ চলতে পারে না। সুতরাং যারা আজকে বিছানায় শুয়ে শুয়ে মাদ্রাসার দর্সের মসনদে বসে বসে শাহাদাত চায়, শাহাদাত এত সস্তা বিষয় নয়, বরং শাহাদাতের জন্য ময়দানে নামতে হবে, জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, ইলাহি কালিমাতুল্লাহর জন্য প্রচেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথে আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করবেন। পরিশেষে দোয়া করছি, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু কামনা, মৃত্যুর তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, শহীদ হিসেবে কবুল করো, তোমার খাতায় শহীদের লিস্টে আমাদের নামগুলোকে লিখে নাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলিক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।